আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবীলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফার ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমাদের তাফসীর হবে সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 34 থেকে। এই আয়াতে আল্লাহ পাক কাফেরদের কথা, যারা নিজেরাও কুফরির জীবনযাপন করে এবং অন্যদেরকেও কুফরি করতে বাধ্য করে, অন্যদেরকেও আল্লাহর দিন মেনে নিতে ছেড়ে দেয় না স্বাধীনভাবে। আল্লাহ পাকের সাদ করছে তাদের সম্পর্কে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবীলিল্লাহ, নিশ্চয়ই যারা অস্বীকার করলো, অমান্য করলো, কুফরি করলো, ওয়াসাদ্দু আন সাবীলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করলো, অন্যের জন্য বাধা হয়ে দাঁড়ালো, তার এরা বেশি অপরাধী। বহু আয়াতে আল্লাহ পাক কাফেরদের এই গুণটি উল্লেখ করেছেন, যারা নিজেরাও কুফরি করে আর অন্যদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। আর আরেক দল কাফের, যারা আল্লাহর তৌহিদকে না মেনে নিলেও, পরকালকে অস্বীকার করলেও তারা অন্যের জন্য বাধা হয়ে দাঁড়ায় না, তারা ইসলামের দাওয়াতের রাস্তা বন্ধ করে না, ইসলাম প্রচারের রাস্তা বন্ধ করে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিনের ভাষা অন্যরকমের। তাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিন তখন এই রকম কঠোর বাণী উচ্চারণ করেন যে কঠোর বাণী উচ্চারণ করেছেন যারা বাধা দিয়ে, কারণ এরা অধিক অপরাধী। যদিও যারা কুফরি অবস্থায় মারা যাবে, যদিও তারা আল্লাহর দিনে চলতে বাধা সৃষ্টি না করে, কোনোদিন তারা পরিত্রাণ পাবে না, জাহান্নাম থেকে বেরোবে না, জান্নাত পাবে না, কিন্তু তারপরেও তারা বেশি শাস্তির অধিকার যারা আল্লাহর দিনে চলতে বাধা সৃষ্টি করে অন্যের জন্য। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবীলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে, সুম্মা মাতু ওয়া হুম কুফফার, অতঃপর তারা মৃত্যুবরণ করলো কাফের অবস্থায়, মৃত্যুবরণ করলো কাফের অবস্থায়। তাহলে বোঝা যাচ্ছে যে মতের সময়েও, যদি মতের আগে পর্যন্ত যদি ইমান গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহ পরকালে বিশ্বাসী হয়ে যায়, আল্লাহর দিনে বিশ্বাসী হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা খোলা আছে। আল্লাহ পাক কত দয়াবান যে কাফের অবাধ্য, এত বড় নাফরমান, আল্লাহর নেক বান্দাদের অনেককেই হয়তো খুন করেছে, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সংশোধনের দ্বার খোলা রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে, বিলম্বে ইসলাম গ্রহণ করেছে, যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, এদের দ্বারা প্রথম দিকে এরা কুফরি নেতৃত্ব দিয়েছে, ওহদ যুদ্ধে এরাই নেতৃত্ব দিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমান ইসলামের তৌফিক দিয়েছেন, যার ফলে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন। আমরা বলি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক যেন সন্তুষ্ট হয়ে যান। যদিও যারা অগ্রগামী ছিল ঈমান ইসলামের ক্ষেত্রে তাদের মর্যাদা পাবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে সাহাবীদের বড় মর্যাদা রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা ক্বাবলা আল-ফাত ওয়া কাতাল, যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছে, ঈমান নিয়ে এসেছে, দ্বীনের সেবা করেছে তারা আগে ভাগে, আর পরে যারা মুমিন মুসলিম হয়েছে, তারা দুই দল সমান হতে পারে না। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে যারা কুফরির অবস্থায় মারা যাবে, কুফরি করলো আর আল্লাহ রাস্তায় চলতে বাধা সৃষ্টি করলো আর কুফরির অবস্থায় মারা গেল, ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, কখনো আল্লাহ তাদেরকে মাফ করবেন না। আল্লাহ পাকের স্পষ্ট কথা, তাহলে কাফের অবিশ্বাসী সম্পর্কে, মুশরিক সম্পর্কে, অন্তরের কপট মুনাফিক সম্পর্কে, এটা হচ্ছে কোরআনী বিশ্বাস যে আল্লাহ পাক কোনোদিন মাফ করবেন না। কোনোদিন যখন মাফ করবেন না, তাহলে অমাহম বেখারেজিনা মিনান্নার, যেমন আল্লাহ পাক আয়াতে বলেছেন, কখনো জাহান্নাম থেকে তারা বেরোবে, চিরকাল জাহান্নামের তারা অধিবাসী হবে। পক্ষান্তরে মুমিন মুসলিম যদি তাদের ঈমান নিজেরা ভঙ্গ না করে, ঈমান যদি ভঙ্গ করে দেয়, ঈমান ভঙ্গের যেসব কারণ রয়েছে তার কোনো একটি যদি থাকে, তাহলে তাদের সারিতে মুরতাদ ইসলাম বিমুখ হয়ে সামিল হয়ে গেল। কিন্তু ঈমান যদি তার থাকে, আর ঈমানের প্রমাণ হচ্ছে পাঁচ অক্ত সালাত, এই জন্য গবেষক ওলামাদের কাছে পাঁচ অক্ত সালাত আদায় করা, দিনে রাতে 17 রাকাত নামাজ পড়া, এটা হচ্ছে ইসলামের বাস্তব প্রমাণ। যদি থাকে তাহলে ঈমান ইসলাম আছে, আর না হইলে ঈমান ইসলাম নেই। নামাজ পরিত্যাগকারী, ফরজ নামাজ যে ত্যাগ করে, সেই ব্যক্তি কুফুরি করে, বড় কুফুরিতে লিপ্ত হয়। আর এই বিষয়ে সাহাবায়ে কেরামদের ঐক্যমত ছিল, কোনো ইখতিলাফ ছিল না। আল্লাহ পাক ইরশাদ করছেন যে কখনো আল্লাহ পাক মাফ করবেন না যারা কুফুরি অবস্থায় মারা যান। ফালা তাহিনু ওয়া তাদু ইলা সালম, হে মমিন মুসলিমরা, সাহাবাই কেরামদেরকে সম্বোধন করা বলছেন, তোমরা সাহস হারা হয়ে যেও না, তোমরা দুর্বল হয়ে যেও না। অর্থাৎ উইলা সালম, আর এমন অবস্থা তোমাদের না হয় যে তোমরা সন্ধির আবেদন করে ফেললে, মক্কার মুশরিকদের সাথে সন্ধির নিজে আবেদন করে ফেললে, হাত বাড়িয়ে ফেললে, এইরকম করিও না। ও আন্তুমুল আলাউন, তোমরাই ওপরে থাকবে, আলা, তোমরাই শ্রেষ্ঠত্ব পাবে, তোমরাই বিজয়ী হবে। আল্লাহ মাআকুম, এবং আল্লাহ তোমাদের সাথে রয়েছেন। ওয়ালাই ইয়াতিরাকুম আমালাকুম, এবং তোমাদের আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বিনষ্ট করবেন না, আল্লাহ পাক তোমাদের কর্মকে কখনো নিষ্ফল করবেন না, আল্লাহ তোমাদের সাথে রয়েছেন। আল্লাহ পাক বলেছে, এই আল্লাহর সাথে থাকা কেমন? আল্লাহর সাথে থাকা দুই ভাগে বিভক্ত। এক, আল্লাহর সাথে থাকা হচ্ছে সাধারণভাবে সাথে থাকা, মাইয়া আম্মা, সাধারণভাবে প্রত্যেকের সাথে আল্লাহ পাক রয়েছেন। এটা কোন দিক থেকে? মমিনের সাথে রয়েছেন আর কাফের সাথে রয়েছেন, সৎ লোকের সাথে রয়েছেন, অসৎ লোকের সাথে রয়েছেন। এটা হচ্ছে আল্লাহ পাকের জ্ঞানের দিক থেকে, আল্লাহ পাক সকলের জ্ঞান রাখেন। মমিন মুসলিমের অবস্থান কি, যেমন জ্ঞান রাখেন কি অবস্থায় কি আছে, কাফের অবাধ্য মুশরিক কি অবস্থায় আছে তারও জ্ঞান রাখেন, এলমের দিক থেকে। আর এটা হচ্ছে ক্ষমতা, কুদরতের দিক থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন পরিবেষ্টন করে আছেন, তার ক্ষমতা ঘিরে আছে মমিন মুসলিমকে, তেমন অবাধ্যকে আল্লাহ পাক কের ক্ষমতা ঘিরে আছে। তাহলে জ্ঞানের দিক থেকে আর ক্ষমতার দিকে আল্লাহ পাক সকলের সাথে আছেন। আল্লাহ পাক সত্তার দিক থেকে তার জাতে পাক আরশে আজিমে রয়েছেন, আর রহমান ও আলাল আরশিস্তাওয়া, রহমান দয়াবান আরশের উপর সমুন্নত। এটা হচ্ছে সাধারণ আল্লাহর সাথে থাকা, আর মাইয়া খাসা অর্থাৎ বিশেষভাবে আল্লাহর সাথে থাকা, এটা একমাত্র মমিন সৎকর্মশীল আল্লাহ ভীরু ভালো মানুষদের সাথে আল্লাহ পাক রয়েছেন। সেটা অতিরিক্ত জ্ঞান আর ক্ষমতা ছাড়া অতিরিক্ত হচ্ছে আল্লাপাক তৌফিকের দিক থেকে, সাহায্যের দিক থেকে, সুরক্ষা হেফাজতের দিক থেকে মুমিনদের সাথে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরা তাওবাতে, আল্লাহ ইরশাদ করেছেন, যখন সর পাহাড়ের গুহায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে নিয়ে হিজরতের রাস্তায় তিন দিন ধরে ছিলেন, সেই সময় যখন কাফেররা ঘোরাঘুরি করছে আশেপাশে চলে এসে বলছিলেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছে, মানে আল্লাহ বিশেষভাবে রয়েছেন, আল্লাহর হেফাজত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুরক্ষা রয়েছে, আল্লাহ পাকের তৌফিক রয়েছে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মূসা আলাইহিস সালাম ওইরকমই বলেছিলেন, যখন সামনে সমুদ্র পড়ে গেল আর পিছনে ফেরাউন সেনাবাহিনী নিয়ে কাছে এসছে, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছে, আমার প্রতিপালক। এটা হচ্ছে বিশেষভাবে আল্লাহ মমিন বান্দা আল্লাহ পাকের বন্ধুদের সাথে খাসভাবে বিশেষভাবে তাদের সাথে সাহায্যে এবং হেফাজতে থাকেন। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়াল্লাহ, আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে এই পার্থিব জগৎ হচ্ছে খেলতামাশা, এখানে এসে যে যা কিছু ভোগ করলে সেটা হচ্ছে খেলাধুলা, আসলে কিছুই না, যা অর্জন করেছিল সব রেখে চলে গেলে, একমাত্র তোমার সাথে তাই থাকবে যা পাঠালে আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে। ওয়াইন তু মেনু ওয়াতাত্তাকু, তোমরা যদি বিশ্বাস করো, ওয়াতাত্তাকু আর আল্লাহকে ভয় করো, সংযত জীবনযাপন করো, পাপমুক্ত হও, ইউতিকুম উজুরাকুম, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের প্রতিদান পুরস্কার দেবেন। ওয়ালা ইয়াসআলকুম আমওয়ালাকুম, আল্লাহ তোমাদের কাছ থেকে তোমাদের ধন সম্পদ চান না। এই আয়াতে দুনিয়াকে বলা হয়েছে যে খেলতামাশা, দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন বিভিন্ন আল্লাহ পাকের এই নিয়ামত দিয়ে, এতে যে মেতে উঠবে আর আখিরাত পরকালকে উপেক্ষা করবে, গাফিল হয়ে যাবে, তার জন্য ভবিষ্যৎ অন্ধকার। এবং এই খেল তামাশায় মত্ত থাকা অবস্থায় হঠাৎ যে কখন মৌতের পরোয়ানা চলে আসে কোনো মানুষ বলতে পারে না। গন্তব্যস্থান হচ্ছে আখিরাত, সুতরাং গন্তব্যস্থান যেখানে চিরকাল থাকতে হবে তার জন্য জ্ঞানী মানুষ কর্ম করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন যে ইন ইয়াসআল কুমুহা ফায়ুফিকুম তাবখালু ওয়া ইখরিজ আদগানাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে তোমাদের ধন সম্পদ চান না, আল্লাহ পাকের দান এগুলি তোমার নয়, এই নিয়ামত থেকে আল্লাহ যাকাত চেয়েছেন শতকরা 2.5%, সামান্য, আর তাও তোমাদের সমস্যার সমাধানের জন্য। তোমাদের মধ্যে অনেকে দুর্বল রয়েছে, অসহায় রয়েছে, অভাবী রয়েছে, দুর্গত রয়েছে, তাদের সমস্যার সমাধানের জন্য। সত্যিকার অর্থে মুসলিমরা যদি তাদের এই জাকাতগুলিকে ঠিকভাবে আদায় করত তাহলে কোনো মুসলিম অভাবী থাকতো না, দারিদ্র মোচন হয়ে যেত। আল্লাহ পাক তোমাদের ধন সম্পদ কেড়ে নিতে চান না। ইয়াস আল কুমুহা, আল্লাহ পাক যদি তোমাদের কাছ থেকে চেয়ে নেন যে তোমাদের কাছে যা আছে তা দিয়ে দাও, আর এই চাইতে গিয়ে ফায়ুহ ফেকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাদের উপর চাপ দিতেন, পীড়াপিড়ি করতেন, না দিতেই হবে, আর তোমার অর্ধেক বেতন দিয়ে দিতে হবে, অর্ধেক তোমার উপার্জন দিয়ে দিতে হবে, এইভাবে আল্লাহ যদি চাপ সৃষ্টি করতেন, তাহলে তোমাদের অবস্থা কি হইতো? তাবখালু, তাহলে তোমরা কৃপণতা করতে, বখিল হয়ে যেতে তোমরা। আল্লাহ পাক রব তোমার উপরে ছেড়ে দিয়েছেন, তুমি যেমন খাবে তোমার পরিবারকে খাওয়াবে, ছেলে মেয়েকে খাওয়াবে, তোমার বাপ মাকে খাওয়াবে, তোমার নাবালক ভাই বোনেরা রয়েছে বা অবিবাহিতা বোনেরা রয়েছে, যতদিন পর্যন্ত স্বামীর ঘরে না গেছে তোমাদের দায়িত্ব রয়েছে, তোমার আব্বা যদি চালাতে না পারে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যেমন খাবে তেমন, আল্লাহ যদি বলতেন না তুমি না খেয়ে সব দিয়ে দাও তাহলে এটা কঠিন হয়ে পড়তো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দীন ইসলামের খেদমত দেওয়ার জন্য তোমার এতটা পরিমাণ দিয়ে দাও, এভাবে যদি চাইতেন ইসলাম প্রচারের জন্য, তাহলে কঠিন হয়ে পড়তো। আল্লাহ বলছেন তোমরা কৃপণতায় লিপ্ত হয়ে যেতে, ওয়ায়ুখরিজ আযগানাকুম, আর এইভাবে আল্লাহ পাক তোমাদের বিদ্বেষ ভাব প্রকাশ করে দিতেন যে হ্যাঁ এখন বোঝা যাচ্ছে যে যখন তোমার কাছে দুই মাসের স্যালারি চাওয়া হয়েছে, যখন তোমার কাছে এত পার্সেন্ট তোমার উপার্জন চাওয়া হয়েছে, তখন তুমি কৃপণতা শুরু করেছো। সুতরাং তোমার যে অন্তরে বিদ্বেষ আছে, আল্লাহর মহাব্বতে দুর্বলতা আছে, পরকাল সম্পর্কে তুমি দুর্বল, তুমি দিনের ভালোবাসা তোমার দুর্বল, এটা স্পষ্ট হয়ে উঠত। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের তাফসীরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরায়ে মুহাম্মাদের আয়াত নম্বর 38 তে, হা আনতুম হা উলাই তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াবখাল ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি ওয়াল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। মহান আল্লাহ ইরশাদ করছেন যে হা আনতুম হা উলাই, তোমরাই তো ওই সব লোক, তুদাউনা, তোমাদেরকে আহ্বান করা হচ্ছে, ডাকা হচ্ছে, লেতুন ফেকু ফি সাবিলিল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। সাহাবায়ে কেরামদেরকে আর সাহাবায়ে কেরামদের দলে এক দল মুনাফিকও সামিল হয়েছিল, যেমন সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করা হচ্ছে যারা আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে ইমান ইসলাম গ্রহণ করেছিলেন, তার সাথে সাথে তারাও সামিল, যেহেতু তারা বাহ্যিক ইসলাম প্রকাশ করেছে, তারা নিজেরাকে মুমিন মুসলিম বলছে, নামাজও তারা মুনাফিকরা পড়তো। আজকালকার মুসলিম, জন্মসূত্রে মুসলিম, বেনামাজিদের মতো মুনাফিকরাও ছিল না, তারা নামাজ পড়ত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সবচাইতে ভারী নামাজ মুনাফিকদের ওপর এশা এবং ফজর। এশাই বিদ্যুৎ ছিল না, অন্ধকারে যাওয়া ভারী লাগতো তাদের, আর ফজরে ঘুমের চাপে ভারী লাগতো, আর এই দুটো অন্ধকারের সময়, এই সময় যদি নাও যায় নামাজ পড়তে তো মোহাম্মদ সাল্লাম টের পাবেন না, সাহাবিরা কেউ টের পাবে না। যদি বলে কোথায় ছিলে, মসজিদে এসছিলে নামাজ পড়তে, হ্যাঁ ছিলাম, কোনো দিকে ছিলাম, অন্ধকারে কেউ কাউকে দেখেন। আল্লাহ পাক বলছেন যে তোমরাই তো সেই সব লোকেরা, তু দাউন, তোমাদেরকে আহ্বান করা হচ্ছে, লুতুন ফেকু ফি সাবিলিল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ফামিনকুম মান ইয়াবখাল, তোমাদের মধ্যে কেউ কেউ কৃপণতা করে থাকে, ওয়ামান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি, আর যে কৃপণতা করে সে নিজের আত্মার উপরই কৃপণতা করে, নিজেরই ক্ষতি করলো কৃপণতা করে। কারণ তুমি যদি দান খায়রাত করতে, বিশেষ করে ফরজের ক্ষেত্রে, ফরজ দান হচ্ছে যাকাত, একটি ফরজ আল্লাহ পাক ফরজ করেছেন, আর দ্বিতীয় ফরজ ব্যয় বহন হচ্ছে আপনার দায়িত্বে যেসব লোকের ভরণ পোষণ রয়েছে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বৃদ্ধ বাপ মা, আপনার নাবালক ভাইয়েরা, যদি বাপ মার শক্তি সামর্থ্য না থাকে, আপনার বোনেরা তালাকপ্রাপ্ত, বিধবা অথবা বিবাহিতা, এদের ব্যয়বহন এইরকমই, আপনার ফুফু, আপনার খালা, এদের যদি কেউ দেখাশোনা না থাকে তাহলে আপনার ফরজ। এমন কোন মহিলাকে আল্লাহ পাক ছেড়ে দেননি যে যার ব্যয়বহন কারো উপর ফরজ করেনি, তাকে নিজেই উপার্জন করে খেতে হবে। এইরকম দিনে ইসলামের আদর্শ নয়, কোন মুসলিম মহিলাকে ইসলামিক সরকার যদি হয় তাহলে তাকে খেটে খেতে হবে, কারো না কারো উপর আল্লাহ পাক ফরজ করেছেন। ফাসুলতান ওয়ালিও মাল্লা ওয়ালিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শাসক অভিভাবক ওই মহিলার যার কোনো অভিভাবক নেই, স্বামীও নেই, বাপও নেই, ভাইও নেই, চাচাও নেই, আত্মীয় স্বজন কেউ নেই, তাহলে শাসক এর উপর ফরজ এসব মহিলাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করবে, তাদেরকে ভাতা দেবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব রকমের সমস্যার সমাধান দিন ইসলামে দিয়েছেন, কোরআনে কারিমে দিয়েছেন। তো দুটি হচ্ছে ফরজ, আর বাকি অন্যান্য দান খায়রাতের মধ্যে দাওয়াতের কাজ, দাওয়াতের কাজ এতটা পরিমাণ কমপক্ষে যাতে ইসলাম কমপক্ষে মানুষ জানুক, মুসলিম হোক, সত্যিকার অর্থে মুসলিম হোক, বেনামাজি নামাজি হোক, গ্রামের থেকে শিরক বিদআত দূর হোক, এতটা অনেক সময় ফরজ। আর তারপরে তখন মুস্তাহাব ব্যয় বহন করা বা মুস্তাহাব হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা, মহান আল্লাহ ইরশাদ করছেন, যেই ব্যক্তি কৃপণতা করবে, ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, সে নিজের আত্মার উপরই কৃপণতা করলো, মানে এর ক্ষতি তার উপরই আসবে। ওয়াল্লাহুল গনী, আর জেনে রাখো আল্লাহ পাক অভাব মুক্ত, আল্লাহ পাক অমুখাপেক্ষী, আল্লাহ পাক তোমাদের টাকা পয়সার মুখাপেক্ষী নন, আল্লাহ পাক অভাবী, এই জন্য তোমাদেরকে দান খায়রাত করতে বলেছেন আর দিনের কাজে ব্যয় করতে বলেছেন না। ও আন্তুমুল ফোকারা, আর তোমরা হচ্ছে আসলে অভাবী। ওয়াইন তাতাওয়াল্লাও, আর শুনে রাখো তোমরা যদি ফিরে যাও, বিমুখ হয়ে যাও আল্লাহর দিন থেকে, আল্লাহর দিনের খেদমত থেকে, আল্লাহর দিনের প্রচার প্রসার থেকে, আল্লাহর দিনের বাস্তবায়ন থেকে ফিরে যাও, আল্লাহর দিনের খেদমত থেকে ফিরে যাও, ইয়াস্তাবদিল কওমান গাইরাকুম, তাহলে আল্লাহ পাক তোমাদের ছাড়া অন্য জাতিকে তোমাদের পরিবর্তে নিয়ে আসবেন, অন্য জাতিকে তোমাদের স্থানে আল্লাহ পাক নিয়ে আসবেন, তোমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবাঞ্ছিত ঘোষণা করবেন, আর নতুন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের বান্দা পয়দা করবেন, যারা কুফুরির ঘরে জন্মেছে, শিরকের ঘরে জন্মেছে, বিদাতের ঘরে জন্মেছে, গুমরাহির ঘরে জন্মেছে, ভ্রষ্টতা ছিল তার পরিবারে সমাজে সেখানে জন্মেছে, আর সেখান থেকে বেরিয়ে এসে গোবরে পদ্মফুল হয়েছে, তাদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনে ইসলামের কাজ নেবেন। এখানে বলা হয়েছে ওই সব মুসলিমদেরকে যারা জন্মসূত্রে ইসলাম পেয়েছেন, কিয়ামত পর্যন্ত তাদেরকে বলা হয়েছে তোমরা যদি দিনের সেবা না করো, আল্লাহ পাকের দিনের হেফাজত না করো, দিনের প্রচার প্রসার না করো, তার আগে দিনের প্রতি আমল না করো, দিনের দিকে মানুষকে দাওয়াত না দাও, তাহলে আল্লাহ পাক অন্য জাতি দিয়ে এই কাজটা নেবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কিরামদেরকে বলা হয়েছে যে দেখো তোমরা যদি খেদমত না করো, আল্লাহ কাফের ঘর থেকে আল্লাহ পাক ইমান ইসলামের তৌফিক দিবেন, তারা ইমান ইসলাম কবুল করবে, আর তারপরে তারা দিন ইসলামের প্রচার প্রসার করবে। কিন্তু বাস্তবে এটা হয়নি, সাহাবায়ে কিরামরা কেউ এমন ছিলেন না যে যারা দিনের খেদমত করেননি, সত্যিকার যারা সাহাবায়ে কিরাম ছিলেন, যাদের অন্তরে মুনাফিকই ছিল না, তারা দিনের জন্য সমস্ত কিছু কুরবানি করেছেন যা তাদের জীবনী থেকে জানা যায়। আল্লাহ বলছেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, আর ওইসব লোকেরা যাদেরকে আমি নিয়ে আসবো দিন ইসলামের সেবার জন্য, খেদমতের জন্য, প্রচার প্রসারের জন্য, তারা তোমাদের মতো পাপিষ্ট হবে না, তোমাদের মতো অবাঞ্ছিত হবে না, তোমাদের মতো এইরকম অকেজো হবে না যে দিন ইসলামের খাতায় কিছু নেই, রাজনীতির খাতায় অনেক কিছু আছে, পয়সা উপার্জনের খাতায় অনেক কিছু রয়েছে, আর দুনিয়ার ক্ষেত্রে অনেক অবদান তার রয়েছে, কিন্তু দিনের খাতায় সামান্যতম কিছু, না ইমান ভালো, না আমল ভালো, না দিন ইসলামের দিকে দাওয়াতি দিয়েছে, ইসলামের খেদমতে কোনো তার অবদান রয়েছে কিছুই নেই। আজকে অধিকাংশ মুসলিমদের এই অবস্থা। আল্লাহ পাক এখানে যেন ধমক দিয়েছেন যে তোমরা যদি দিন ইসলামের হেফাজতের জন্য মেহনত পরিশ্রম না করো, দাওয়ার কাজ না করো, তাহলে আল্লাহ পাক নতুন এক জাতিকে নিয়ে আসবেন। আর বাস্তবে তা দেখা যাচ্ছে, পশ্চিমা দেশ থেকে এমন এমন লোকেরা ইসলাম গ্রহণ করছে যারা পড়াশোনা করে ইসলাম গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ তাদের দ্বারা বহু খেদমত হচ্ছে, তাদের দ্বারা ইসলামের বহু খেদমত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যেন দিন ইসলামের খেদমতের তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে সাদরে গ্রহণ করেন। আর এখানে আমি আমার আলোচনা শেষ করে দিয়ে আপনাদেরকে প্রশ্নের সময় দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলেন জি শেখ, আপনি বললেন যে দান করা একটা ফরজের মধ্যে, তো দেখা যায় যে গরিব দুঃখী স্বামীহারা তারা তাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য চাইতে আসে, তাদেরকে দেখে মায়াও হয় আমাদের, ট্রেনে বাসে তারা উঠে ঘরের দুয়ারে দুয়ারে যায়, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে তারা প্রফেশনাল না এরকমই তাদের প্রয়োজন আছে, তো এইসব ক্ষেত্রে আমরা কি করব? ভাই জিজ্ঞেস করছেন যে দান করা অনেক ক্ষেত্রে ফরজ, জানলাম। অনেক সময় অপরিচিত লোক আমাদের কাছে চায় রাস্তাঘাটে, ট্রেনে বাসে, তাদের সম্পর্কে কি করব? অপরিচিত লোক যদি কেউ চায়, তারা ভিক্ষুক, আর ভিক্ষুককে আল্লাহ পাক খালি হাতে ফিরাতে নিষেধ করেছেন, যদি থাকে কিছু দিয়ে দাও, অল্প স্বল্প দিয়ে দাও, যদি সুস্থ না হয়, মহিলা অথবা রোগী খোড়া ইত্যাদি, আর সুস্থ মানুষ হয় তাহলে ওকে উপদেশ দেন, তার জন্য এইভাবে ভিক্ষা পেশা জায়েজ নয়, হারাম। আর আসল সাহায্য করতে হবে ওই সব লোকদেরকে যাদেরকে আপনি ব্যক্তিগত চেনেন আর সত্যিকার অর্থে অভাবী, তাদেরকে সাহায্য করবেন। আর একটি বিষয় আমাদের ভাই জিজ্ঞেস করছেন যে মেয়ের বিবাহের ক্ষেত্রে সাহায্য চাইছে, মেয়ের বিবাহের জন্য দিন ইসলামে কোনো খরচই নেই, সুতরাং আমাদের সমাজের সংস্কার করতে হবে, একজন মুসলিম কখনো পণ নেবে না, যৌতুক নেবে না, কারণ এটা হারাম, আর দেবেও না, আল্লাহর পে ভরসা রাখবে, আর মেয়েকে বোনকে আদব কায়দা শিখাবে, ভালো শিক্ষা দেবে, পর্দার মধ্যে রাখবে, ইনশা আল্লাহ তাআলা অসহায় ছেড়ে দেবেন, আল্লাহ পাক ভালো ব্যবস্থা করবেন, বিবাহের ব্যবস্থা অবশ্যই হবে। কিন্তু বিবাহে বা পর্দার রাস্তায় ঘোরাফেরা করে, তার সম্পর্কে কোনো আস্থা করতে পারেন না, একটা ছেলে বিয়ে করার জন্য তখন ওই দুনিয়ার লোভ করে যে ঠিক আছে বিয়ে করবো, কিন্তু এত টাকা পেলে বিয়ে করবো। আল্লাহ পাকের দিনের হেফাজত করে আল্লাহ পাক আপনার হেফাজত করবেন, আপনার ছেলে মেয়েদের হেফাজত করবেন, এই রকম গুনাহার ক্ষেত্রে সাহায্য করা যাবে না। হ্যাঁ, আরব দেশে রয়েছে ছেলে বিবাহ করবে নগদ মোহর দিয়ে, সুতরাং ছেলের সাহায্য মোহরের ক্ষেত্রে সাহায্য করা হচ্ছে, মোহরার ক্ষেত্রে সাহায্য করা হচ্ছে। জি, আর মেয়ের কোনো খরচ নেই ইসলামে, এটা ভ্রান্ত কথা, এটা হারাম কথা, এবং এই রিজিক হারাম। আল্লাহ পাক এই জীবনে দাম্পত্য জীবনে কোনোদিন বরকত দিবে না যে যৌতুক নিয়ে মনে করবে যে আমি বড় লোক হবো, সুখী হবো এই টাকা পয়সা দিয়ে অথবা মোটর সাইকেল দিয়ে ইত্যাদি ইত্যাদি। জি, আর কারো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো, আমরা জানি যে তাবিজ পড়া শির, তাবিজ পড়ে যদি কেউ মারা যায় তার জন্য কি দোয়া চাইতে পারি? জি হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে আমাদের ভাই। যে আমরা জানি যে তাবিজ বাঁধা বা তাবিজ লটকানো নিজের গায়ে হোক, গাড়িতে হোক, বাড়িতে হোক, আর জমিতে হোক, গাছে হোক, তাবিজ বাঁধা শিরক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, এটাতে কোনো সন্দেহ নেই। তাবিজ সে দোয়া দিয়ে হোক, অর্থবোধক বাক্য দিয়ে হোক, অথবা অর্থ বোঝা যাচ্ছে না এরকম বাক্য হোক, যদি অর্থ বোঝা যায় না এরকম বাক্য হয় তাহলে মন্ত্রতন্ত্র নিশ্চিত শিরক আছে, বড় শিরক আছে। আর যদি শিরকি কথা থাকে তাহলে তো বড় শিরক আছে, বড় শিরক হয়ে যাবে, তাহলে ও বড় শিরকের অবস্থায় মারা গেল। কিন্তু যদি দোয়া কোরআনি আয়াত কোরআনের সাথে বেয়াদবি করেছে, পেশাব পায়খানা বেঁধে নিয়ে বাড়ায় গায়, কোরআনের সাথে বেয়াদবি করেছে এবং মনে করে যে এটা হচ্ছে চিকিৎসার একটা উপায়, অথচ এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপায় বলেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ বাঁধতে বলেননি, তাবিজ কোরআনি দোয়া দিয়ে বা হাদিসের দোয়া দিয়ে যদি করে তাহলে এটা সবসময় বড় শিরক না। যদি মনে করে যে আল্লাহই আরোগ্যদাতা আর এটা হচ্ছে মাধ্যম আমার চিকিৎসার, তাহলে সে ছোট শিরক করলো, শিরক আসগার করলো। যেটা ছোট শিরক করে সে বড় গুণা করে, কাবিরা গুণা, কিন্তু তার জন্য দোয়া চাওয়া যায় অন্য অন্য গুণাগার লোকদের মতো, ফাসেকদের মতো, যারা অনেক গুণার কাজ করে। আর যদি মনে করে যে না, তাবিজ আমার থাকলে আমাকে পাই কি, আমাকে এই তাবিজই রক্ষা করবে, আল্লাহর কথা একেবারে তার কাছে হালকা কিন্তু তাবিজ তার কাছে অনেক ওজন রাখে, তাবিজ আমাকে রক্ষা করবে, তাহলে সে বড় শিরক করলো, বড় শিরক আকীদা রাখলো। তো তাবিজ বাঁধাটা দুই অবস্থা হতে পারে, বড় শিরক হলে তার জন্য দোয়া করা যাবে না, কিন্তু সাধারণত একটা মুসলিম তাবিজ বাঁধলে আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ ভালো করবেন, তাবিজটা মাধ্যম। সুতরাং এই গুনার কাজ করলো, ছোট শিরক করলো, গুনাহগার, এই রকম মুসলিমদের জন্য দোয়া করা যাবে। অধিকাংশ তাবিজ ওলাদের তাবিজে শিরক থাকে, শিরকি কথাবার্তা থাকে, ইয়া আলী, ইয়া হোসেন, ইয়া গৌস, হ্যাঁ জিলানির কাছে চাই, অমুকের কাছে চাই, বা জিনদের নাম থাকে, সাতটা সুদখোরের নাম, এলো শিরকি আকীদা, এটা তো শিরকি কথাগুলো। তো আমাদের সময় শেষ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, ভুল ভ্রান্তি মাফ করেন, আকীদার পরিশুদ্ধির তৌফিক দান করেন, শিরক বিদাত মুক্ত হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।